আচ্ছা দিদি, হচ্ছে একশ না ওয়াই ফাই ওয়াই ফাই না এক ছ নেই রানি সোমা মাছে নেই ড্রুয়া অনি আনন না ক্রু অনি ইয়ে অনু এড্রু নন না অনে ফাই আছে এ দেমন না এখো আতানো এ ফি সফ নে এখো আতানো সফ নওয়া বঙ্ক ওস ও ফ্রেন্ড এ প্রফেট বিশপ থেলা ইন্টি ও বম পাই নকে ট্রেন দে সামটাইমস বিবি সে মেস মবে আমি নে নিও নাম বেদে জিনিস নৌসি ইন্টি নৌসি সে বিবি আ ɛmfa aseda manyame nti ɔmaa mama nsu ebaasa na nsu no ɔde ma no ɔde bibɔ guara ɔde bibɔ hohoro no mu ɔbɔ no mu bi na ɔde bi nso afra no adiban nti asɛm a na ɔmaa mama ne numbers nyinaa sɛ biribi a ɔmbɔ mmɔde no mfrɛ nti mekae kyerɛ mama dɛn panekyɛw bebree ɔmbɔ mmɔden na ɔmfa ɔfrɛ ne dɛn ɔyɛ ɔmfa ne nama ne phone nkɔgyina baabi a network wɔ na ɔyɛ a wafrɛ no ɔnyena ɛsi nkɔmmɔ nyɛ na ne da nso atama yɛ mborɔde abien na naata sɛ me mfa kɛse no but mentumi nyɛ dɛm nti mede kɛse no maama no na mefa kakraba no mese bɛyɛ ɔwɔ ha po metwa pikya akyerɛ nyame nhyira bebree nyame nhyira wo nyame nhyira wo nyame nhyira wo nti anɔpa yi maakɔka akyerɛ papa no nso dɛ ne mɛba hɔ nti anɔpa yi mekɔ a mesɛ ma no a mɛtwa pikyas yɛkasa mɛrecɔd biribiaa na mede asɛnd wo ne ekipe no nyinaa mede asɛ